বেশ, তাহলে কি হলো, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস দিনের ভিতরে, তার মানে যার কোন দলিল নেই, সেটাই হচ্ছে কি বিদাত। আশা করি আর বুঝতে বাকি থাকবে না। যারা বলে তাহলে ঘড়ি বিদাত, তাদেরকে জবাব দিতে পারবেন যে ঘড়ি বিদাত, মোবাইল বিদাত, প্লেন বিদাত, বাস ট্রেন বিদাত, এসব এসব বললে তুমি তো বিদাত কাকে বলে বোঝো না। কারণ বিদাত কাকে বলে তুমি যদি বুঝতে তাহলে এই কথা বলতে না। আর তখন হাদিস আপনাকে পেশ করতে হবে, মান আহদাসা ফি আমরিনা হাজা, আমরিনা হাজা, এই বিষয়ে, আমাদের এই বিষয়ে যারা নতুন কিছু আবিষ্কার করবে, দুনিয়ার বিষয়ে নয়, তা হচ্ছে বিদাত। এখন চলুন, এখানে যা বলা হয়েছে দিন ইসলামের বিদাত দুই প্রকার। এখন যে বললেন হুজুর বিদাতে কোন প্রকার নেই, তার মানে বিদাতের, বিদাত অবৈধ হওয়ার ব্যাপারে কোন প্রকার নেই, যে এটা ভালো বা খারাপ, ভালো মন্দের ব্যাপারে বিদাতের কোন প্রকার নেই, কিন্তু বিদাত কতভাবে হয় সেইভাবে বিভিন্ন প্রকার আছে। কতভাবে হয়, যেমন কিছু বিদাত আছে যা বিশ্বাসের মধ্যে হয়, কাজের মধ্যে না, কিসের মধ্যে, বিশ্বাসের মধ্যে সেই বিদাত হয়। যেমন যে সকল উক্তি ও মতামত নব আবিষ্কৃত, যেটা আল্লাহর নবীর যুগে ছিল না, যে মত, যে বিশ্বাস আল্লাহর নবীর যুগে ছিল না, যেমন জামিয়া, মোতাজেলা, রাফেজি সম্প্রদায় সহ অন্য সকল পথভ্রষ্ট বিপদগামী সম্প্রদায়ের বিশ্বাস বা মতামত, তাদের বিশ্বাস হল যে কোরআন আল্লাহর মাখলুক বা সৃষ্টি। জামিয়া মনে করে যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি, আহলে সুন্নাহ কি মনে করে, কোরআন আল্লাহর কালাম বা বাণী, আল্লাহর গুণ, সৃষ্টি নয়, আল্লাহর সিফাত, আল্লাহর সৃষ্টি হতে পারে না, তাই না? কিন্তু এই মত যেহেতু আল্লাহ নবীর যুগে ছিল না, যা মেয়েরা আবিষ্কার করলো, তাই এটা কি হয়ে গেল, বিশ্বাসে বিদাত। তারপরে রাফেজিরা, শিয়ারা, তারা নতুন আবিষ্কার করেছে, তাদের প্রধান যেটা বিদাত বা বিশ্বাস হল যে ওদের মধ্যে বা বিভিন্ন ভাগ আছে, ওদের মধ্যে বিভিন্ন ভাগ আছে। কেউ কেউ বলে মোহাম্মদ আসলে নবী হওয়ার, মোহাম্মদ ইসলামের নবী হওয়ার কথা ছিল না, কথা ছিল কার, আলীর। জিবরিল ফেরেশতা ভুল করে আলীকে বাদ দিয়ে মোহাম্মদের কাছে চলে যায়, এটা কথা বলবি যা, কথা বলো কথা এটা, হ্যাঁ। তারপর তারা বলল ঠিক আছে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, কিন্তু তারপরে খলিফা হওয়ার একমাত্র যোগ্য হলেন, একমাত্র উত্তরাধিকারী হলেন আলী, জামাই, শ্বশুর না। এই সুন্নি লোকরা, আহলে সুন্নার লোকেরা কারচুপি করে, বিভিন্ন ষড়যন্ত্র করে আলীকে সরিয়ে দিয়ে শ্বশুর আবু বকরকে খলিফা বানিয়ে দিয়েছে, তারপরেও আলীকে না দিয়ে আবার এক শ্বশুর ওমরকে বানিয়ে দিয়েছে, তারপরেও আলীকে না দিয়ে আর এক জামাই ওসমানকে বানিয়ে দিয়েছে, আলীকে বঞ্চিত রেখেছে। এই নিয়ে দুই ভাগে ভাগ হল মুসলিম বিশ্ব, এবং আজও পর্যন্ত এক অপরকে কাফের বলে মনে করে। এই শিয়া যারা বলে যে তাদের কোরআন হচ্ছে আলাদা, ফাতেমি কোরআন, এই কোরআন সেই কোরআন আলাদা, আর আসল কোরআন নেই, এই কোরআন সাহাবারা বর্ধিত করেছে, এই কোরআনে হের ফের করেছে, কারচুপি করেছে সাহাবারা, আর সাহাবারা কাফের হয়ে গেছে, মাত্র কয়েকজন সাহাবারা কাফের হয়ে গেছে, হযরত আবু বকর কাফের, উমর কাফের, ওসমান কাফের, যারা বলে তারা কত বড় বিদাতের কথা বলে, কত বড় বিদাতের কথা বিশ্বাস রাখে। সুতরাং এগুলো হচ্ছে বিশ্বাসের বিদাত। দ্বিতীয় প্রকার হচ্ছে ইবাদতের মধ্যে নতুন পদ্ধতি উদ্ভাবন করা, যেমন এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করা যা শরীয়তের বিধান বহির্ভূত, যে ইবাদতটা আছে সেই ইবাদতের পদ্ধতিটা আপনি নতুন করে আবিষ্কার করলেন। নামাজ পড়তে হবে, আপনি বললেন যে না সেজদা না করলে চলবে, নামাজ পড়তে হবে মসজিদে না গেলে হবে, দিলকাবাতে নামাজ পড়লেই হবে, নামাজ পড়তে হবে কিন্তু ওঠ বসার দরকার নেই, এইভাবে এক মনে ধ্যানে নামাজ পড়লেই হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, এক একজন এক এক রকমের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার বিধান যেগুলো ইবাদতে, সেটা হচ্ছে কয়েক প্রকার। প্রথম প্রকার হল যার ভিত্তিই হল বিধান, যেমন এমন ইবাদত আবিষ্কার করা শরীয়তে যার কোন ভিত্তি নেই, অর্থাৎ অশরীয়ত সম্মত পন্থায় বা বিনা দলিলে নতুন কোন নামাজ উদ্ভাবন করা যার আদৌ শরীয়তে কোন দলিল বা প্রমাণ নেই, অথবা এমন ঈদ বা উৎসব আবিষ্কার করা যার শরীয়তে কোন ভিত্তি নেই, যেমন ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আল্লাহ নবীর যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবেদের যুগে ছিল, এটা নতুন করে একটা ঈদ আবিষ্কার করা হল, এটা হচ্ছে সম্পূর্ণরূপে এর ভিত্তিটাই হল বিদআত। এমন নামাজ আবিষ্কার করলেন, হ্যাঁ, ফাতেহায়াজম, দোয়াজম তো অনেক আছে, বারো মাসে তেরো পর্বের মধ্যে অনেক কিছু আছে যেগুলো যার মানে ভিত্তিটাই হল বিদআত। নামাজ, নতুন নামাজ আবিষ্কার করা, নতুন যে অমুক দিনে এই নামাজ পড়তে হয় যেটা আল্লাহ নবীর যুগে ছিল না। সবে বরাতের নামাজ, যেমন সবে বরাতের অংশ জয়ী হাদিস আছে কিন্তু সহি দলিল নেই। আপনার বিশেষ কোন দিনে বললেন যে আপনি এত রাকাত নামাজ পড়তে হয়, এটা হচ্ছে নতুন ভাবে নতুন করে আবিষ্কার। অথচ নামাজ ভালো জিনিস না খারাপ জিনিস? বিদাতের মধ্যে কোনদিন খারাপ জিনিস হইতে হবে না, সব ভালো জিনিস, কিন্তু পদ্ধতি ভুল বা সময় বা কারণ ভুল, এই জন্য তাকে বিদাত বলা হয়েছে। দ্বিতীয় শ্রেণী হল শরীয়ত সম্মত কোন ইবাদতের মধ্যে অতিরঞ্জন অতিরিক্ত করা। ইবাদত আছে তার মধ্যে কিছু বাড়িয়ে দিলেন, জোহর অথবা আসরের নামাজের রাকাত সংখ্যা চার থেকে পাঁচ রাকাতে বৃদ্ধি করে দিলেন, বিদাত হবে না? হবে না। একটা দোয়া আছে, সেই দোয়াতে আপনি কিছু বাড়তি অতিরিক্ত করে আবার করে দিলেন, আল্লাহ সালাম ইনকা সালাম ওয়াইলাইকা ইয়া রাব্বি সালাম, এটা বাড়িয়ে দিলেন। তারপর আজানের দোয়া, যেমন ওয়াদারাজাতার রাফিয়া, হ্যাঁ, তারপরে ইন্নাকালা তুখলিফুল মিয়াদ, কোন কোন রিওয়ায়েত আছে কিন্তু সহি না। এইভাবে আপনি নিজের তরফ থেকে কিছু জিনিস, আসল ইবাদতটা ঠিক কিন্তু সেখানে মাঝখানে আপনি নিজে বাড়িয়ে দিলেন, এই বাড়িয়ে দেওয়াটা হলো কি বিদাত। আচ্ছা বুঝলেন, নাওয়াইতা মুসার জিয়াল্লাহ তাআলা, এটা নিয়তটা কোন শ্রেণীর বিদাত হবে, আগে শ্রেণী না পরের শ্রেণীর? আগে শ্রেণী, যার কোনো ভিত্তিই নেই, যার কোনো ভিত্তিই নেই। আর এর তো ভিত্তি আছে কিন্তু আপনি করলেন কি মাঝখানে একটু সংযোজন করে দিলেন, বাড়িয়ে দিলেন বা একটু বাড়তি কিছু ভরে দিলেন, যেমন হ্যাঁ, যেকোনো জিনিসে আপনি যখনই অতিরঞ্জন তার মধ্যে কিছু সংযোজন করতে যাইবেন তখনই সেটাকে বলা হবে এটা বলা হয় বিদাতে এদাবি আরবিতে বলা হয়। তৃতীয় শ্রেণী হল শরীয়ত সম্মত কোন ইবাদতের মধ্যে নির্ধারিত নিয়মে আদায় না করে অতিরিক্ত করে আলাদা পদ্ধতিতে আদায় করা। শরীয়ত পদ্ধতিতে একটা পদ্ধতি বলা হয়েছে, সেই পদ্ধতি আপনি না মেনে অন্য এক পদ্ধতি আবিষ্কার করছেন, যেমন শরীয়ত সম্মত জিকির আজকারগুলি জামাত বা দলবদ্ধ ভাবে উচ্চ কণ্ঠে একই আওয়াজে গান সুরে গানের সুরে পাঠ করা, জামাতে জিকির যাকে বলা হয়, অথবা এমন পদ্ধতিতে ইবাদত করা যা নিজের নফস বা আত্মার প্রতি কঠোরতা করা, মানে তাতে আপনার আত্মাকে কষ্ট দেওয়া হয়, আত্মাকে কষ্ট দেওয়া হয়। এসি আছে কিন্তু এসি চালান না, আপনি কষ্ট করে গরমে নামাজ পড়বেন। ওই যে একদিন বলছিলাম না, এক মসজিদে গিয়ে নামাজ পড়ছে, হঠাৎ করে এক যুবক নামাজ পড়তে এসেছে, সে পাখা ঘোরাচ্ছে, মসজিদে পাখা রাখা হয়েছে, যদি পাখা করা আরাম হতো তো পাখাটা থাকতো না, বেচারি আপনার ঘোরাতে পেট করছে। তখন একজন মুরব্বী বলছে, এই নামাজ পড়তে এসে কষ্ট কর, পাখা ঘোরাচ্ছিস কেন? তখন যুবক তো ওটা চুপ থাকবে না, বলছো পাখার হাওয়া খেতে নাই, তাহলে আমার শহরের মসজিদগুলোতে পাখা লাগা ফ্যাং লাগানো আছে কেন? ঠিকই বলেছে, বরং যদি এসি থাকে এসি লাগিয়ে যত যত সম্ভব আমরা আরামে ইবাদত করব, আমরা কষ্ট করে ইবাদত করব কেন? আল্লাহ তো বলেন যে কষ্ট করে ইবাদত করব, হুজুর হাদিসে যে আছে যত কষ্ট তত স্বভাব, সেটা যদি আপনার হয়ে যায়, এখন এসি নেই আপনার ফ্যান নেই, তাহলে কষ্ট হবে কিনা? সেই কষ্টের জন্য আপনাকে অতিরিক্ত স্বভাব দেওয়া হবে। তার মানে এই না যে এসি ফ্যান আছে আপনি বন্ধ করে দিয়ে কষ্ট করে আপনি স্বভাব নেবেন না, তা না, ইচ্ছাকৃত কষ্ট করে নয়। যেমন আপনার মসজিদ আছে, মসজিদের ভিতরে নামাজ না পড়ে বাইরে বারান্দাতে রোদে আপনি দাঁড়িয়ে গ্রীষ্মের দিনে নামাজ পড়ছেন, নিচে গরম আর উপরে গরম, হ্যাঁ দুটি গরম নিচ্ছেন, কেন না বেশি স্বভাব পাবো, পাবেন নাকি ইমাম ভাই বেশি স্বভাব? না না, এগুলো বেকুঠি, এগুলো বোকামি, এগুলো হচ্ছে অতিরিক্ত। কি ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন খুতবা দিচ্ছিলেন জুমার দিনে, দেখলেন একটা লোক রোদে দাঁড়িয়ে আছে, তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার? বলছে হচ্ছে আবু ইসরাইল নজর মেনেছে যে ও বসবে না এবং ছায়া গ্রহণও করবে না, বসবে না এবং ছায়া গ্রহণ করবে না এবং রোজা রেখেছে। আল্লাহ নবী কি বললেন, ওকে বলো যে রোজাটা পূর্ণ করে আর ও যেন বসে এবং ছায়া গ্রহণ করে বসে, কারণ আল্লাহ তাআলা কাউকে কষ্ট দিতে চান না। কি দরকার আছে রোজা রাখতে থেকে, কি দরকার আছে তুমি খামকাতে বসবে না, এবার কি কথা? সুতরাং এগুলো হচ্ছে অতিরিক্ত বিদাত, নিজের পদ্ধতিতে মন করা পদ্ধতিতে করা বিদাত। চতুর্থ শ্রেণী হল শরীয়তসম্মত কোন ইবাদতকে কোন সময়ের সাথে নির্দিষ্ট করে দেওয়া, যে বিষয়ে শরীয়ত কোন সময় নির্দিষ্ট করেনি, যেমন 15 শাবান তারিখে নির্দিষ্ট করে দিনে রোজা রাখা ও রাত জেগে বিশেষ নামাজ পড়া, কারণ রোজা ও রাতে নফল নামাজ আদায় করে মূলত শরীয়তসম্মত কাজ। তবে কোন সময়ের সাথে নির্দিষ্ট করে দেওয়াই হল এটা বিদাত। একটা সাধারণ কথা মনে রাখেন, শরীয়তে যে ইবাদতটা সাধারণ রাখা হয়েছে সেটাকে যখন আপনি নিজের মন গড়া পদ্ধতিতে সেটাকে অসাধারণ করে দেবেন, নির্দিষ্ট করে দেবেন, তখন সেটা কি? বিদাত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিল, যারা আমার ইবাদত থেকে দোয়া করা থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে দেওয়া হবে। তোমরা আমার কাছে দোয়া করো, উদ্রৌনি আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল করব। সাধারণভাবে দোয়া করতে বলা হয়েছে, আপনি বললেন কি? আল্লাহ তাআলা বলেছেন তোমরা দোয়া করো না জাহান্নাম যেতে হবে। অতএব ফরজ নামাজের পরে যে দোয়া করে না সে হল জাহান্নাম। কি করলেন আপনি সর্বনাশটা? অনির্দিষ্ট জিনিসটাকে, সাধারণ জিনিসটাকে, সাধারণ ইবাদতটাকে, সাধারণ দোয়াটাকে আপনি নির্দিষ্ট করলেন ফরজ নামাজের পরে। আছে কোন হাদিসে কথা আছে ফরজ নামাজের পরে দোয়া না করলে জাহান্নামী, বা তোমরা ফরজ নামাজের পরে দোয়া করো? তাহলে এই অসাধারণ জিনিসটাকে যখনই আপনি সাধারণ জিনিসটাকে যখনই আপনি অসাধারণ করে দেবেন, নির্দিষ্ট করে দেবেন, তখন হয়ে যাবে বিদাত। একটা সাধারণ ইবাদত আছে যে কোনো জায়গায় করা যায়, আপনি সেটাকে নির্দিষ্ট এক জায়গাতে খাস করে দিলেন যে এই জায়গায় করতে হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? বিদাত হয়ে যাবে, সেটাও বিদাত হয়ে যাবে। আপনার দান খয়রাত করা যে কোনো জায়গায় করতে হয়, তাই না? যে কোনো জায়গায় করা যায়। আপনি বললেন যে না, মসজিদের ভিতরে করলে পরে এর এত স্বভাব আছে, তাহলে কি হয়ে যাবে? বিদাত হয়ে যাবে। দাওয়াতি কাজ, দাওয়াতি কাজ কোন নির্দিষ্ট দিনক্ষণ আছে? যে কোনো সময়ে দাওয়াতের কাজ করলে করা যায়, কিন্তু যদি বলেন না 40 দিন যদি কেউ এভাবে দাওয়াতি কাজ করে তাহলে তার এই স্বভাব হবে, তাহলে পরে হয়ে গেল বিদাত। নির্দিষ্ট করে দিলেন, সময়ের সাথে আপনি বেঁধে দিলেন এবং নির্দিষ্ট করে দিলেন। এইভাবে বহু উদাহরণ আছে, আপনারা জানেন আমাদের বই যেটা ওই বিদাত দর্পণ পড়লে পরে এখানে অনেক উদাহরণ পাবেন, সেখানে উল্লেখ করা হয়েছে উদাহরণ দিয়ে দিয়ে, বিশ্বাসগত বিদাত, কথাগত বিদাত, কর্মগত বিদাত এবং বিভিন্ন যেটা অনির্দিষ্ট আছে সেটাকে সময়, সংখ্যা, পরিমাণ এবং স্থানকাল দিয়ে নির্দিষ্ট করলেই বিদাত হয়ে যায়। নামাজ পড়া হচ্ছে ভালো কাজ, তাই না? এখন যদি আমি বলি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়লে এই হয়, সেটা কি হয় বলুন তো? তার দলিল আছে? নেই। আছে তো জয়ী হাদিস, তাহলে কি হবে? বিদাত। যেহেতু আপনি নামাজটাকে 6 রাকাতের মধ্যে নির্দিষ্ট করে দিলেন, দরুদ পড়া কি ভালো জিনিস? এই দরুদ যদি আপনি সমস্বরে পড়েন তাহলে গুণগত ভাবে কি হলো? ইয়া নবী সালাম আলাইকা বললেন, গুণ সমস্ত দেখতে হবে, গুণগত অতিরঞ্জন হল। তারপর যদি বলেন যে না, যদি 100 বার পড়া হয় তাহলে এই হবে, তাহলে 100 বার পড়ার কথা কি হাদিস কোরআনে আছে? যদি না থাকে তাহলে সেটা সংখ্যা দিয়ে নির্দিষ্ট করা বিদাত হয়ে গেল। যদি বলেন যে মসজিদে ফরজ নামাজের পরে দরুদ পড়তে হবে এইভাবে, তাহলে পরে দাঁড়িয়ে দরুদ পড়তে হবে, তাহলে তার একটা অতিরিক্ত বিদাত হলো, তার পদ্ধতি বিদাত হল। এইভাবে এক একটা জিনিস যখনই আপনি তার সঙ্গে নির্দিষ্ট করে দেবেন, অথচ আম সাধারণ দরুদ পড়া হচ্ছে সাধারণ ব্যাপার, দরুদ পড়াটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, যেখানে যেখানে কথা আছে সেটা আলাদা কথা। আল্লাহ নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় বকিলকে যে আল্লাহ নবীর নাম শুনে দরুদ পড়ে, ঠিক কিনা? কিন্তু নির্দিষ্ট করে যদি বলেন অমুক সময় দরুদ পড়তে হয়, আমরা তো জানি যে নামাজে দরুদ পড়তে হয়, হ্যাঁ, যেখানে দরুদ পড়তে হয় হয়, যেমন জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হয়, কিন্তু জুমার দিন যদি কেবল 100 বার দরুদ পড়তে হয় তাহলে কি হলো? হয়ে গেল বিদাত, নির্দিষ্ট হয়ে গেল বিদাত। যখনই আপনি নির্দিষ্ট করবেন তখনই সেটা হয়ে যাবে বিদাত। এখন চলুন ইসলামের দৃষ্টিতে বিদাতের হুকুম বা বিধান বা নির্দেশ কি। ইসলামের মধ্যে প্রতিটি বিদাতই হচ্ছে হারাম বা গোমরাহী, ভ্রষ্টতা, দালালা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নব আবিষ্কৃত কর্মসমূহ থেকে দূরে থাকো, নতুন আবিষ্কার করা কাজ থেকে দূরে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআত, কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। আর অন্য বর্ণনায় আছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের পথ। ভ্রষ্টতা মানে সৎ পথ থেকে ভ্রষ্টতা, আর সৎ পথ থেকে ভ্রষ্টতা হইতে আপনাকে যাবে কোথায়? নিয়ে অসৎ পথে নিয়ে যাবে, অসৎ পথ নিয়ে যাবে জাহান্নামে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কাজ করে যে কাজের উপর আমাদের কোন নির্দেশ নেই তা হল প্রত্যাখ্যাত বর্জনীয়। এই দুটো হাদিস থেকে জানা গেল যে দীন ইসলামের মধ্যে প্রত্যেক নব আবিষ্কৃত বস্তুই